الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে দাই যে দাওয়াতের কথা বলছিলাম সে দাওয়াত সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে হল যে সত্যিকার দায়ী দায়িত্ব ও তাদের প্রকৃত কাজ কি। একজন সত্যিকার দায়ী যে হবে তার দায়িত্ব আর তার কাজ কি। কোন নবী বা ব্যক্তি এ অধিকার রাখে না যে কারো মনে মধ্যে হেদায়েত ঢেলে দেবে। হেদায়েত দেওয়ার কাজ কার? আল্লাহ। মানুষ হেদায়েতের পথ দেখায়, মানুষ পথ দেখায়, পথে চালনা করার কাজটা আল্লাহ। সুতরাং আল্লাহ তো পক্ষ থেকে হেদায়েত আসবে, কিন্তু মানুষকে চেষ্টা করে যেতে হবে। এনার যে বাস আল্লাহর পক্ষ আল্লাহ দিলে হবে, আল্লাহ হেদায়েত দিলে হবে, তা না, আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে মানুষ হেদায়েত পায়। শয়তানও ক্ষমতা রাখে না যে কারণ অন্তরের মধ্যে গোমরাহি ঢুকিয়ে দেয়, শয়তানের ক্ষমতা নেই যতক্ষণ না আল্লাহ ইচ্ছা হবে। এমনিতে আপনারা জানেন যে ভালো হোক চাহে মন্দ সব কাজ আল্লাহর ইচ্ছা ব্যতি রেখে হয় না, দুটো কাজেই আল্লাহর ইচ্ছা চাই, ভালো হোক চাহে মন্দ। শয়তান যে ক্ষতি করবে এই ক্ষতির পেছনেও আল্লাহর ইচ্ছা চাই। যদি আল্লাহ ইচ্ছা না থাকে তাহলে কেউই কোনো ক্ষতি করতে পারবে না। সত্য পথের আহ্বায়ক অথবা মিথ্যা পথের আহ্বায়ক দুজনেই এতটুকু অধিকার রাখে যে মানুষকে সত্য পথের প্রতি আহ্বান করতে পারে, কিন্তু পথভ্রষ্টতা অথবা হেদায়ত গ্রহণ করা সম্পূর্ণভাবে সীমাবদ্ধ ব্যক্তির উপর এবং আল্লাহর পক্ষ থেকে তাকে এ পথে চলার জন্য যোগ্যতা দান করা উপর। আমরা এই জন্যই যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলা সলা তখন কি বলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে আল্লাহ তৌফিক না হলে আমাদের নড়াচড়া করার ক্ষমতা নেই, তার মানে পাপ কাজ বর্জন করারও ক্ষমতা নেই আর ভালো কাজ করারও ক্ষমতা নেই। দুই ক্ষেত্রেই, পাপ কাজ ছাড়ার ক্ষেত্রে এবং ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা জরুরি। দায়ীরা শুধু এতটুকু অধিকার রাখে যে, এতটুকু ক্ষমতা রাখে যে কাউকে সত্য পথের দিকে পথ দেখাতে পারে, কিন্তু হেদায়েতকে গ্রহণ করার যোগ্যতা বা কারো হৃদয়ের মধ্যে হেদায়েতের মশাল জ্বেলে দেওয়া একমাত্র মালিককে আল্লাহ তাআলা। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, ওয়ামা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আমার রাসূলের উপরে দায়িত্বটা কি? খালি পৌঁছে দেওয়া। বালাগুল মুবিন মানে প্রকাশ্যভাবে সেই দায়িত্ব পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো তাকে হিদায়ত করতে পারো না। কখন বলা হয়েছিল? যখন আবু তালেব মক্কার সর্দার মারা গেলেন। হ্যাঁ, আবু তালেব চাচা, তিনি কত মনে প্রাণে চাইলেন, তিনি জানতেন যে মুশরিক অবস্থায় যে মারা যাবে তার জন্য মুশরিক অবস্থায় মারা গেলে তার জন্য জান্নাত হারাম আর ঠিকানা কোথায়? জাহান্নাম। চাচা যদি এই অবস্থায় মারা যায় তো জাহান্নাম, জান্নাত হারামের জন্য। চাচা খালি কালেমাটা পড়ে নিন, কালেমাটা পড়ে নেন, খালি কালেমাটা, নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, কিছু করতে হবে আপনি মরার সময়, খালি কালেমাটা পড়ে নেন। এমন এক কালেমা যে কালেমা দিয়ে আমি কাউকে আমাদের মাঠে আল্লাহর কাছে হুজ্জত করব, ইহতিজাজ করব, দলিল স্বরূপ পেশ করব যে আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে। আর হাদিস আছে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে, যার শেষ ভালো তার সব ভালো। কত চাইলেন মনে প্রাণে মনে প্রাণে, এবং কালমা না পড়ার ফলে আল্লাহ নবী দুঃখিত হয়েছিলেন, তাই না? আর দুঃখিত যখন হয়েছিলেন তখন আল্লাহ তারা আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাকা লা তাহদি নবী, তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়ত করতে পারো না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান পছন্দ করেন তাকেই হেদায়ত দেন করতে পারেন। আর তিনি জানেন যে হেদায়ত কে পাবে, তাহলে যাকে তাকে হেদায়ত দেবেন কি আল্লাহ বেঞ্চাবে? এটা আল্লাহ আনিস ভাইকে হেদায়েত দিলেন কিন্তু জাইনাল ভাইকে হেদায়েত দিলেন না, এটা কি আল্লাহ বেইনসাফি? কেন? যেহেতু আল্লাহর উপরে মানুষের কোনো অধিকার নেই, আল্লাহ ইচ্ছা, আল্লাহ ইচ্ছা আল্লাহর অনুগ্রহ আনিস ভাইকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ ইচ্ছা আল্লাহর অনুগ্রহ আবু বকরকে হেদায়েত দিয়েছেন, উমরকে হেদায়েত দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা নেই বলে আবু লেহাবকে হেদায়েত দেননি, আবু লেহাবকে হেদায়েত দেননি, এটা কি আল্লাহর, এটা কি আল্লাহ তাআলার বেইনসাফি? না, কেন নয়? যেহেতু আল্লাহ তাআলার উপরে মানুষের কোন অধিকার নেই। একটা কথা খেয়াল রাখবেন, আমার বাসা সব সময় খেয়াল রাখবেন, যখন মানুষ তার ছেলে সন্তানের মাঝে দান বাটোয়ারা করবে, ভাগ বাটোয়ারা করবে, তখন ইনসাফ রাখতে হবে, তাই না? বড় ছেলেকে দান দেবেন, মেয়ে ছেলে কোথায়, ছোট ছেলে কোথায়, যদি না দেন তাহলে কি হবে? বেইনসাফি হবে, বেইনসাফি হবে। কেননা সকল ছেলের অধিকার আছে কার? বাপের উপর, মিরাসের অধিকার আছে সমানভাবে। কিন্তু আল্লাহ তাআলা একজনকে কোটিপতি করলেন আর একজনকে পথের ভিখারি করলেন। আল্লাহ সবাই আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তো একে পথের ভিখারি কেন করলেন আর ওকে কোটিপতি কেন করলেন? এটা আল্লাহ বেইনসাফি না? না। কেন? না, বান্দার কোন অধিকার নেই আল্লাহর উপরে যে আল্লাহ তাকে কোটিপতি করবেন অথবা তাকে এভাবে রাখবে। তবে আল্লাহ অনুগ্রহ হলে তাকে অনুগ্রহ তাকে দেবে, আল্লাহ তাআলা অনুগ্রহ। সুতরাং হেদায়েত আর দালালাত, হেদায়েত আর গুমরাহি, এ হচ্ছে আল্লাহর অনুগ্রহ অথবা আল্লাহর ইচ্ছা। যাকে আল্লাহ অনুগ্রহ করবেন তাকে হেদায়েত দেবেন, যাকে অনুগ্রহ করবেন না তাকে হেদায়েত দেবেন না, বা সে গুমরাহিতে থাকবে। তা বলে এর ফলে যে সে আল্লাহ ইনসাফ থেকে বঞ্চিত হচ্ছে বা আল্লাহ বেইনসাফ হয়ে যাচ্ছেন তা না, আল্লাহ ইনসাফে দুটোই ইনসাফ, এ হেদায়েত পায়নি এটাও ইনসাফ, এ পেয়েছে এটাও ইনসাফ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন তাহরিস আলা হুদাহুম ফা ইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইয়ুদিল ওয়া মা লাহুম মিন নাসিরিন। তুমি যদি আগ্রহ প্রকাশ করো, আশা প্রকাশ করো যে ওরা হেদায়েত পাবে, তাহলে জেনে রাখো, ইন্নাল্লাহ লা ইয়াহদি ফা ইন্নাল্লাহ লা ইয়াহদি মান ইয়ুদিল, আল্লাহ তাআলা যাকে ভরসা করেন তাকে হেদায়েত করেন না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। একটা কথা আছে যে যে মানুষ চায় সে পায়, যে চায় না সে পায় না। কিছু মানুষ আছে যারা হেদায়েত চায় না, আল্লাহ হেদায়েত দেবেন কেন? তাই না? আমরা যদি না জাগি মাগো কেমন সকাল হবে? সকাল আপনি সকালে ঘুমিয়ে থাকেন, আপনার জন্য সকাল হবে? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কোরআন করে হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাব লা রাইব ফিহ হুদাল্লিল মুত্তাকিন, কার জন্য হেদায়েত? মানুষের জন্য না, মানুষের জন্য পথ প্রদর্শক, কিন্তু হেদায়েত কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। ওই যে চোখ মেলে তাকাবে, যে বিছানা ছেড়ে উঠবে তার জন্য সকাল, আর যে ঘুমিয়ে থাকবে আর কানা থাকবে, কানা তো রাত দিন সমান, তার সকাল কি আর দুপুর কি রাত্রি কি। সুতরাং যে গ্রহণ করার, যার মনের ভিতরে গ্রহণ করার ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, আল্লাহ তাকে দেবেন, আর যার গ্রহণ করার ইচ্ছা থাকবে না আল্লাহ তাকে ভ্রষ্ট করবেন। আর আল্লাহ জানেন কে হেদায়েত গ্রহণ করবে আর কে করবে না, সুতরাং তাকে এইভাবেই ভ্রষ্ট করে রাখেন, আর সেটা হচ্ছে ইনসাফ, কোন বেইনসাফি নয়। আল্লাহ তাআলা নবীকে আরো বলেছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, তুমি যদি চাও, তুমি যদি আশা করো, তুমি যদি আগ্রহ রাখো যে পৃথিবীর সারা বিশ্বে সারা পৃথিবী সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে, হবে? বরং অধিকাংশ মানুষ মোমেন হবে না। এ বিশ্বের, এ সংসারের চির সত্য একটা, এ সত্যটা কি? যে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। এ সংসারের একটা চির সত্য হল অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ সত্যের নাগাল পায় না, অধিকাংশ মানুষ সত্যকে সত্য বলে গ্রহণ করে না, এমনকি যারা মুমিন হয়েছে, ইমান হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ইমান এনেছে তাদের কথাই আল্লাহ বলছেন, ওদের অধিকাংশই মুশরিক, ইমান আনার পরেও মুশরিক, অধিকাংশই মুশরিক, অধিকাংশই ভ্রষ্ট, যেহেতু আল্লাহর এটা ইচ্ছা। তাই উচিত নয় এ চিন্তা করা যে মানুষ তার দাওয়াত শুনল কি শুনল না, অনেক সময় দায়ী আহ্বান করে মানুষকে, যদি আহ্বানে সাড়া না দেয় তো মন খারাপ হয়, তাই না? মন খারাপ হয়, রাস্তা দিয়ে গেলে সালাম না দিলে মন খারাপ হয়, আপনার দাওয়াত না গ্রহণ করলে মন খারাপ হয়। অনেক সময় আপনি মনে করেন আমার পজিশন আছে, অথচ আমার কথা শুনলো না, এটা কিন্তু ভুল। যেহেতু দাওয়াত আপনার নয়, দাওয়াত কার? আল্লাহ। কেউ যদি গ্রহণ না করে তো আল্লাহ দাওয়াত গ্রহণ করলো না। আপনি তো আপনার দিকে আহ্বান করছেন না, কার দিকে আহ্বান করছেন? আল্লাহ দিকে। কেউ শুনলো চাহে না শুনলো, নবী এমন এমন নবী যার সাথে কেউ নেই, কোন লোক নেই, কোন অনুসারী নেই, এমন এমন নবী কারোর সাথে একজন দুজন, অতএবকে শুনলো না শুনলো না, নবীর দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালন করতে হবে, তাই তার নিজের দাওয়াতের দায়িত্ব পালন করবে। কে শুনলো না শুনলো এই হিসাব নেওয়া তার কর্তব্য নয়, এটাও তার জন্য উচিত নয়। সময়ের প্রেক্ষাপটে দাওয়াত গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, বরং তার চিন্তা থাকা উচিত সর্বশক্তি দিয়ে মানুষকে পথভ্রষ্টতা থেকে কল্যাণের দিকে আহ্বান করা। আহ্বান করতে থাকুন, কেউ গ্রহণ করুক চাই না করুক, আপনার বাধা দেবে, আপনাকে হয়তো ভ্রষ্ট বলবে, আপনাকে অপবাদ দেবে, আর সেই অপবাদের জন্য আপনি কিয়ামতের অপেক্ষা করুন, তাই না? অপবাদের জন্য কিয়ামত অপেক্ষা করুন। আমরা সৌদিরা থেকে দাওয়াত চালাচ্ছি, তো অনেকে বলছে সৌদির এজেন্ট, ইহুদির এজেন্ট, ইহুদির এজেন্ট আবার, আল্লাহ আকবার, জানি না। এদের জন্য কিয়ামত, ইনশাআল্লাহ কিয়ামত থাকলো মুওয়াহিদ, এদের সঙ্গে বুঝে পারা কবে হবে? কেয়ামতে। কারা কিসের এজেন্ট, কারা সত্যের আহ্বায়ক, কারা সত্যের সত্যান্বেষী এবং কারা সত্যের সন্ধান দেয় পায়, কারা হকপন্থী, এই বিচার হবে কেয়ামতে। ওয়াইন রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামতি ফিমা কানু ফিহি ইখতালিফুন। ওয়াইন রাব্বাকা লা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামতি ফিমা কানু ফিহি ইখতালিফুন। ইনশাআল্লাহ ইখতিলাফ করতে যাও, কিন্তু ইখতিলাফ এ মানে এই নয় যে অপরকে কাফের বলবে, ইহুদি ইহুদি এজেন্ট বলবে, না, এসব এসব হচ্ছে কি, এসব হচ্ছে বড় জালেম, জুলুম, বড় জালেম তারা যারা অপরকে অপবাদ দেয়, নিজেরা হক মানে না, বরং হকের দিকে যখন নিজেদেরকে তুচ্ছ মনে হয়, হ্যাঁ মনে করে, তখন অপরকে কি করে, গালাগালি করে, হেরে গেলেই লোকে গালাগালি করে, তাই না? সুতরাং এটা দায়ীর কাজ না, দায়ীর কাজ হল আহ্বান করে যাওয়া, আর প্রতিশোধ নেওয়ারও কাজ না, খবরদার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যদিও মানুষ তো, মানুষের মন ধৈর্যের একটা সীমা আছে, অনেক সময় মানুষ প্রতিশোধ নিতে গিয়ে প্রতিপক্ষকে গালাগালি করে, একজন বই লিখলো তার বিরুদ্ধে বই লিখে সেও অনেক গালাগালি করলো, এটা উচিত না, বরং আল্লাহর ওয়াস্তে, যেহেতু সে নিজের জন্য লিখেনি, কার জন্য লিখেছে? আল্লাহর জন্য। দাওয়াত গ্রহণযোগ্য হয়নি, কার দাওয়াত? তার নিজের দাওয়াত, আল্লাহর দাওয়াত, অতএব আল্লাহর ওয়াস্তে সহ্য করে নিতে হবে। কিন্তু অনেক সময় মানুষ ধৈর্য হারা হয়, এই জন্যেই অবস্থা আরো সঙ্গীন হয়ে ওঠে। এখানে দাওয়াত প্রসঙ্গে আমরা বলব যে দাওয়াত দিয়ে যাওয়া উচিত সঠিক পথে, কাউকে আক্রমণ করা উচিত নয়, কাউকে আঘাত দেওয়া উচিত নয়, যদিও কথায় কথায় কথায় বলে সবার মাঝে কথা বাজে, যার কথা তার গায়ে লাগে, ও তো হবেই সবার মাঝে, পরে ভাই জোনা পাঁচ সাত, যার যেখানে ব্যথা ভাই তার সেখানে হাত, এটা বলে মুঝে মঞ্জুর নেই কি কিসি কি শিকায়ত করুন, লেকিন বাদ সে বাদ নিকাল আয়ে তো মাই ক্যা করুন। কথায় বলে আগুনে বাড়ে ঘি, কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি, তোমার গায়ে লাগলে পরে করবো আমি কি, এটা হয়ে যায় কথা, মানে আঘাত এমনি লেগে যায়, কিন্তু ডাইরেক্ট সরাসরি আঘাত করতে হয় না। দাওয়াতের কাজ করবেন ঠিক, মানে বয়ানি এবং দিফাই, মানে আপনি সংশোধন করার চেষ্টা করবেন, সংশোধন করতে গিয়ে ধ্বংস করার প্রয়াস চালাবেন না, ঠিক না? যখন তাদের মত থেকে এক সম্প্রদায় বলল, কেন তোমরা সমস্ত লোককে সৎ উপদেশ দিচ্ছ যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান? তারা বলল, তোমাদের পালন কর্তার সামনে ওজোর আপত্তি পেশ করার জন্য, এবং হতে পারে তারা তাকওয়া অর্জন করবে। আপনি জানেন যে একটা লোককে আপনি যাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, তখন একজন বলছে, আরে ও কথা ছেড়ে দাও, ও কোনোদিন হেদায়ত পাবে? ও সাত গোষ্ঠী হেদায়ত পেয়েছিল, খবরদার ওর পিছনে সময় ব্যয় করছো কেন? বলে না বলে না বলে কিন্তু এটা ঠিক না। প্রথমত তাকে দাওয়াত দিলেন, হয়তো সে হেদায়েত পাবে, আর যদি না পায় তাহলে আপনার আল্লাহর কাছে ওজর কি হবে, ওজর পেশ করতে হবে না আল্লাহর কাছে। আপনার ওজর যদি আপনি দাওয়াত না দেন তো আল্লাহর কাছে ওজর থাকবে না। আল্লাহ যখন প্রশ্ন করবেন তুমি কি পৌঁছে দিয়েছিলে, তখন কি বলবেন? সুতরাং মাযরাতা মিনা রাব্বিকুম। যে ব্যক্তি ভয় করবে সে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ জিক্রা তান সাহুল মোমিনী, উপদেশ দাও কারণ এই উপদেশ মোমিনদেরকে কি করে উপকৃত করে। অনেক সময় মোমিন ভুলে যায়, এমনও হতে পারে অনেক কাফের হয়তো জানে না, না জেনে হয়তো করছে কুফরি, না জেনে হয়তো বিদাত করছে, না জেনে শিরিক করছে। একটু কথা তাতে বুঝিয়ে দিলেই শিক্ষিত মানুষ হলে, উদার মনের মানুষ হলে চট করে গ্রহণ করে নেবে এবং ফিরে আসবে কিসের দিকে, হেদায়তের দিকে, হেদায়তের পথে ফিরে আসবে। সুতরাং আমরা হেদায়ত বর্জন করব না, মানে আহ্বান বর্জন করব না এবং নিরাশ হব না। যেমন লোকে ডেকে কোনো লাভ নেই, ফায়দা নেই, হ্যাঁ ফালতু কেন সময় ব্যয় করবো না, তা না, বরং আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দায়ী যদি আল্লাহর উপর এবং আল্লাহর সাহায্যের উপর দৃঢ় প্রত্যয়ী হয় এবং আল্লাহর সহযোগিতা তৌফিকের উপর নির্ভরশীল হতে পারে, তাহলে এই নির্ভরশীলতা ওই সময় বাহুতে শক্তি যোগাবে এবং তার কষ্ট লাঘব করবে। যখন দাওয়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাধা দান করবে বা দাওয়াতের সম্প্রসারণের পথে বাধার প্রাচীর খাড়া করাবে, অন্য কোন সমস্যা সৃষ্টি করবে, এমনকি যখন দায়ী নিকট মনে হবে যে দাওয়াতের সকল পথ বন্ধ হয়ে গেছে, সামনে এক কদমও অগ্রসর হওয়ার কোন পথ নেই, ঠিক এমত অবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল হতে পারলে, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারলে তার কাছে মনে হবে যে আল্লাহর সাহায্য তার অতি নিকটবর্তী। যদি আল্লাহ চান, যদি আল্লাহ হেদায়ত চান, আর যদি আল্লাহ হেদায়ত না চান, তাদেরকে শায়েস্তা করতে চান, তাহলে হবে না। তার নিত্য সঙ্গী এবং সে নিজে অনুভব করতে পারবে যে শত বাধার প্রাচীর তার দাওয়াতের সামনে খাড়া করা হলেও এ কাজ সামনেই এগিয়ে চলেছে, প্রাচীর উল্লঙ্ঘন করে এগিয়ে চলেছে, মেঘ চিরে রৌদ্র বের করে আনার মতো দায়ী এভাবে অগ্রসর হবে। কেননা দাওয়াতের এই পদ্ধতির উপর আল্লাহ সন্তুষ্ট আছেন, যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে এটাই আল্লাহর নিকট প্রিয়। এ কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা লানা আল্লা তাওয়াক্কাল আলা আল্লাহ ওয়া কাদ হাদানা সুবুলানা ওয়া লা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলা আল্লাহ ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। নবীর কওম বলেছিল যে আল্লাহর উপর ভরসা না করার কি কারণ থাকতে পারে, আমরা ঈমান আনার পর আল্লাহর উপর ভরসা অবশ্যই করব। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন, আর তোমরা যে যতই কষ্ট দাও না কেন সেই কষ্টের উপর আমরা কি করব, ধৈর্য ধারণ করব। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা অনেকে বলেন চার নম্বর গিয়া কি ধৈর্য ধারণ করা, প্রথম হচ্ছে এখানে শিক্ষা করা, দ্বিতীয় আমল করা, তৃতীয় প্রচার করা, তাবলীগ ও প্রচার করা, আর এই তিনটে কাজ সহজ নয়, বিশাল কঠিন। এই জন্য এই তিনটে কাজের পেছনে যে কঠিনতা ও কষ্ট আছে সেই কষ্টে কি করা, চার নম্বর খরচ হল ধৈর্য ধারণ করা। والعصري إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. 4 নম্বর দজিদত হবে তো আমাদের কি হচ্ছে আমাদের যদি আমরা আরাম আদায় তুমি না হওয়া আল্লাহ ফলে তওয়াক্কাল মুতাওয়াক্কিল ভরসা করা উচিত আল্লাহর উপরেই ভরসা করা আল্লাহর উপরে ভরসা থাকলে নিশ্চয়ই আপনার দাওয়াত সফল হবে আল্লাহর উপর যদি ভরসা থাকে আপনার দাওয়াত যদি সঠিক হয় তাহলে আপনার দাওয়াত সফল হবে ব্যক্তি স্বার্থের দিকে তাকিয়ে কখনো সত্যের দাওয়াত বন্ধ করা ঠিক না ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে দাওয়াত বন্ধ করে দিলেন এমন হয় না হয় না এক লোক দাওয়াতের কাজ করত কোন জায়গা থেকে বেতন পেত বেতন বন্ধ হয়ে গেল দাওয়াতের কাজও বন্ধ এক লোক এক জামাতের সংগঠনে কাজ করত জামাত বা সংগঠনের লোক তাকে বের করে দিল দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল এরকম হয় না হয় না যখনই নিজের স্বার্থে আঘাত লাগবে তখনই অনেক দায়ী দাওয়াত বন্ধ করে দেয় কেননা দাওয়াতের যে সোর্স ছিল সেই সোর্স বন্ধ হয়ে গেছে এটা উচিত না দায়ী যে হবে তার পেশায় হবে দাওয়াত পয়সাতে দাওয়াত দিত পয়সা বন্ধ হয়ে গেছে তবুও দাওয়াত দেবে জামাতে ছিল জামাত থেকে বহিষ্কৃত হয়েছে তবুও দাওয়াত দেবে বদনাম হয়ে গেছে তবুও দাওয়াত দেবে এইভাবে যেকোনো বাধা আসবে সমস্ত বাধাকে উল্লঙ্ঘন করে সে দাওয়াত দেবে ব্যক্তিগত স্বার্থের খাতিরে সে দাওয়াত বন্ধ করবে না উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন এমন কোন বিপদ দ্বারা দায়ী চারদিক থেকে আক্রান্ত হয় এবং সত্য বলার কারণে তার জীবনে হুমকি আসার সম্ভাবনা থাকে সরকার থেকে কিংবা কোন গোষ্ঠী থেকে হুমকি আসছে সে নিজে মনে করে যে এই অবস্থায় দিনের স্বার্থে তার বেঁচে থাকা শ্রেয় তখন তা হবে ভিন্ন কথা জান যাওয়ার হলে আলাদা কথা আমাদের বাংলাতে বলে জান বাঁচানো ফরজ এভাবে জানকে বিলিয়ে দেওয়া ঠিক না জানকে বিলিয়ে দেওয়া ঠিক না যেখানে জানার খাতরা দেখবে সেখানে খবর তো ঝাঁপ দেবে না জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যাবে না ঠিক কিনা বরং এমন ভাবে দাওয়াত দেওয়া হবে না যে দাওয়াত দিলে পরে তার থেকে যে যে জিনিসের দাওয়াত দিচ্ছেন তার থেকে বেশি খারাপ সৃষ্টি হবে এমন দাওয়াত দেওয়া যাবে না প্রয়োজনের সময় যদি কেউ দাওয়াতি কাজের জন্য জাগ্রত না হয় তাহলে এমন চেতনাহীন ব্যক্তির জন্য বড় দুঃখ এবং একসময় নিজেকে ধ্বংসের সম্মুখীন করবে সেই দায়ী সুতরাং আমরা কি বুঝলাম এতক্ষণ যে যতই বাধা আসুক সমস্ত বাধাকে উল্লঙ্ঘন করে আমরা দাওয়াতের কাজ করে যাব দেশে গিয়ে যে ভাইরা একা একা মনে করুন গ্রামের মধ্যে একা জামাতের মধ্যে একা একটু রাফায়দান করলেই আমিন বললেই তখন এই দেখ ওয়াহাবি হ্যাঁ এই মিলাদ হবে না বললেই তখন ওয়াহাবি কিংবা বাড়িতে বিভিন্ন আয়োজন করেছে অমুক জায়গায় যাবে অমুক মাজারে যাবে অমুক উরোসে যাবে যদি বলেন যাওয়া হবে না বাবা কি মা কি যা কাউকে বলবেন যাওয়া হবে না তখন চট করে এখন দেখ সৌদি আরব গেছে ওয়াহাবি হয়ে চলে এসছে ওয়াহাবি এখানে আঘাত আপনি কিছু বলতে গেলেন তখন আপনাকে নানা রকম আঘাত দেওয়া হবে তবে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করা হবে না চ্যালেঞ্জ করলে আপনি সমস্যায় পড়বেন ওই যে এক ভাই মসজিদে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছে যে তোমরা সব ভুল পথে আছো সব বিদাতি আর সব মুশরিক বাস খেপে গেছে সঙ্গে সঙ্গে ফুলপুরা থেকে ফতোয়া নিয়ে এসে তাকে ফতোয়া দেওয়া হয়েছে একে হত্যা করা হ্যাঁ একে হত্যা করা যায় বাস তার বাড়িতে বুঝতেই পারছেন মানুষও বহু রকম আছে তাকে হত্যা করে সব নেওয়ার মতো লোক অনেক আছে সে বেচারি বলছে হুজুর এই ব্যাপার আমি বাড়ি গেছিলাম তারপরে এইখান থেকে এই ফতোয়া দিয়ে আমাকে লোকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছিল আমি বললাম ভাই আমি আপনাদেরকে বারবার বলেছি হেদায়েতের পথ পাওয়ার পর মানুষ আপনার মনের ভিতরে হেদায়েতের আগ্রহ জাগবে যে অপর মানুষ হেদায়েত পাক আপনি যে চাইবেন কিন্তু ওইভাবে না পদ্ধতি ওইটা না ওইভাবে করলে পরে নিজেকে আত্মহত্যার মধ্যে ফেলবেন আত্মহত্যার সামিল হবে ওইভাবে গিয়ে দাওয়াত দেওয়া না হিকমতের সাথে প্রথমে দুজন একজন তিনজন একসঙ্গে সবাই গ্রামের লোক আপনার হেদায়ত হয়ে যাবে এটা এটা কি সম্ভব নাকি চিরাচরিত আচার অভ্যাসকে প্রথাকে বর্জন করা তো সহজ নয় অথবা এক জায়গায় গিয়ে যেখানে সবাই বিদাতি সবাই মুশরিক সেখানে গিয়ে দাওয়াত দেবেন হিকমতের সঙ্গে দিতে হবে তো প্রথমে বন্ধু বান্ধবকে একটা ক্যাসেট দেন একটা বই দেন আপসের বেড়াতে যাওয়ার সময় আলোচনা করুন যে সৌদি আরবে এই দেখলাম ওই দেখলাম বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা দাওয়াতের কথা বলুন যে ভাই সেখানে সেখানে তো আসল ইসলাম, সেখানে ওহী আল্লাহ নবী সেখানে এসেছেন, সেখানে আল্লাহ ওহী হাদিস কোরআন হচ্ছে আরবিতে, আমাদের দেশের হুজুর আরবি থেকে বাংলা করে তারপরে সে ঠিক কিনা, তাহকিক নেই, কিচ্ছু নেই বলে, জয়ীব জালের কোন তামিজ নেই, সেখানে এই দেখলাম ওই দেখলাম বলে আস্তে আস্তে আস্তে আস্তে দুটো তিনটে চারটে পাঁচটে, জরুরি নয় যে সবাই একসাথে হেদায়ত পেয়ে যাবে, কিন্তু অনেক মানুষ এতটা ধৈর্য ধরতে পারে না বলে ওই যে আঘাত খায়, আঘাত খেতে বলা হয়নি। সুতরাং খুব সাবধানতার সাথে দাওয়াতের কাজ করে দিতে হবে। দাওয়াত দাঁড়ির জন্য যেটা আরেকটা জরুরি জিনিস সেটা হল কথা ও কাজের মিল থাকা, কথা ও কাজের মিল থাকা। আপনি বলবেন এই বিড়ি খাস না, আর আপনি নিজে খাচ্ছেন, তো কেমন হবে? কেমন হবে? হ্যাঁ, বাড়িতে আপনি আছেন, বাড়িতে রিং কলিং বেল বাজছে কিংবা হাঁকছে, অমুক অমুক বাড়িতে আছো, যাই না বাড়িতে আছো, বাড়িতে আছো, আপনি জানছেন যে এই লোক খুব খারাপ লোক, এই লোক এলে আমার কাছে টাকা চাইবে অথবা যাই হোক কিছু, আপনি দেখলেন যে এদের সঙ্গে দেখা করা যাবে না, আপনি তখন আপনার ছোট বাচ্চাটাকে বলছেন পাঁচ ছ বছরের বাচ্চা, এই বাবু যা তো বলগা বা আব্বু বাড়িতে নেই, তখন আপনার ছেলে দরজা খুলে বলছে আব্বু বললো আব্বু বাড়িতে নেই, কেমন হলো? আপনি আপনার ছেলেকে মিথ্যা শেখাচ্ছেন, ছেলে সরল মন, ও বেচারে কিচ্ছু জানে না, আব্বু নেই কথাটাও সেখানে প্রচার করে দিল, প্রকাশ করে দিল। সুতরাং আপনাকে হতে হবে আদর্শ, ছেলে আপনার কাছ থেকে মিথ্যাবাদিতা শিখবে, ছেলে আপনার কাছ থেকে মিথ্যাবাদিতা শিখবে, এইভাবে ধীরে ধীরে সেও মিথ্যাবাদী হবে। সুতরাং আপনাকে সবসময় চেষ্টা রাখতে হবে যাতে করে আমি যাকে দাওয়াত দেব সে যেন আমার কাছ থেকে খারাপ ধারণা না নেয়, ঠিক আছে? আপনি পাশে একজনকে বসে দাওয়াত দিচ্ছেন, ভাই এই করতে হয়, ওই করতে হয়, নামাজ পড়তে হয়, তাহাজ্জুদ পড়তে হয়, তারপরে সকালে কি বলে এটাকে চাষ করতে হয়, তারপর অনেক কিছু বললেন দরুদ শরীফের ফজিলতে, বিসমিল্লাহ শরীফের ফজিলতে, হঠাৎ করে আপনার মোবাইলে রিং বেজে উঠল, আর কি সুন্দর মাশাআল্লাহ আধুনিক গান কিংবা ছায়াছবির গান কিংবা কোন সুন্দর মিউজিক বেজে উঠল, যে দাওয়াত শুনছে, দাওয়াতের কথা শুনছে, যাকে আপনি টার্গেট করেছেন যে আপনার দাওয়াত গ্রহণ করবে, সে কি ধারণা আপনার কাছ থেকে নেবে যে নিজে ঠিক নেই আর পরকে সামলতে এসেছে? আপনি দাওয়াতের কথা বলতে এসেছেন, মিষ্টি মিষ্টি সিস্টেমের কথা শোনাচ্ছেন, অথচ আপনার মোবাইল থেকে এরকম, হ্যাঁ এরকম রিং, এরা গান করে রেখেছেন, এরকম মিউজিক পাচ্ছে, অথচ আপনি পড়কে দাওয়াতের কথা বলছেন, অবশ্যই তখন সেই দাওয়াতটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, গ্রহণ করবে না। এই জন্য কথা ও কাজের মিল থাকা দরকার, কথা ও কাজে মিল থাকা দরকার, সেই মিলটা যাতে থাকে সেই জন্য আপনাকে চেষ্টা রাখতে হবে যেন দাওয়াত আপনার বানচাল না হয়ে যায়, শুধু এটার জন্য দাওয়াত বানচাল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা অপরকে ভালো কথা বলো আর নিজেদেরকে ভুলে যাও, অপরকে দান খেরাত করতে বলো নিজেরা বখিল, অপরকে নামাজ পড়তে বলো নিজে নামাজ পড়ো না, অপরকে বলো খারাপ কাজ করো না নিজে খারাপ কাজ করো, এটা হতে পারে না। সুতরাং তাই যেভাবে তার কাজে ও কর্মে মিল থাকবে, বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ঈমানদাররা তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজে করো না, কাবুরা মাক্কাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা বড় অতিশয় রাগের প্রধান বিষয় যে তোমরা যা করো না তা বলো, অথচ নিজে করার ক্ষমতা আছে করে না, ক্ষমতা না থাকলে আলাদা কথা। আপনি গরিব মানুষ, আপনার উপর যাকাত ফরজ নয়, ঠিক আছে? আপনি গরিব মানুষ, আপনার উপরে যাকাত ফরজ নয়, আপনি কি যাকাতের নির্দেশ দিতে পারেন না? অবশ্যই, কারণ আপনার যেহেতু বাবা আপনি পারবেন না, আপনার উপর যাকাত ফরজ নেই, এই জন্য আপনি অপরকে বলতে পারেন, সমস্যা নেই, সেটা উদ্দেশ্য এটা নয় যে তুমি যাকাত দাও না বলে অপরকে যাকাত দিতে আদেশ করো না, এরকম কথা নয়, বরং উদ্দেশ্য হলো কি যে জিনিসটা আপনি করতে পারবেন অথচ করছেন না, অপরকে আদেশ করছেন, এটা কিন্তু আল্লাহর কাছে অতিশয় প্রজনক ব্যাপার, এ কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দাওয়াতের খাতিরে যারা আমরা দাওয়াতের কাজ করছি বা দাওয়াতের কাজ করব তাদের জন্য বলছি। এবার চলুন দিনের দাওয়াত দানের পূর্ব শর্তসমূহ, দাওয়াত দেওয়ার আগে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কি শর্তগুলো হলো যে যে সত্য দিনের প্রতি মানুষকে আহ্বান করব, সে দিনের প্রতি একনিষ্ঠ ভাবে সত্যের পরাকাষ্ঠা হয়ে নিজের ঈমান রাখব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন, যেমন রাসূলরা ঈমান এনেছে তেমনি মুমিনরাও। আমাদের অন্তর যে সত্য দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে, আমরা মুখে ও কর্মের মাধ্যমে সে সত্যের সাক্ষ্য হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়া যাখাদাল্লাহু মিতাকাল লাযিনা উতুল কিতাবা লাতুবাইনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা ফানাবাযূহু ওয়া রা'আ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান ক্বালিলা ফাবিসা মা ইশতারুন। আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে তারা আসমানি কিতাব সমূহ বা বর্ণিত যা বর্ণিত হয়েছে তা মানুষের নিকট বর্ণনা করবে, এই জন্য মানুষের নিকট বর্ণনা করা, যে জানে সে অপরকে জানিয়ে দেবে, আর সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। যে ব্যক্তি কোরআন শিখে অপরকে শিখায় সে হচ্ছে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। শিখাতে হবে, কোনো কিছু গোপন করবে না, এবারে স্বার্থ বসে কিছু গোপন করবে তা চলবে না, যে জিনিসটা যদি প্রকাশ করে দিতে আমার স্বার্থের ক্ষতি হবে, এই ফতোয়াটা দিলে পরে আমার স্বার্থের ক্ষতি হবে, আমি যেরকম বলি বিদাত মিলাদ হচ্ছে বিদাত, তাহলে আমার স্বার্থের ক্ষতি হবে, আমার গদি টিকবে না, আমার যে অল্প বেতনে চাকরি করি মসজিদে এখন যদি বিদাত মিলাদ বলে বিদাত বলে দিই তাহলে আমার চলবে কি করে? অনেক মিলাদে এক একটা মিলাদে কিছু করে তো উপায় হয় তাই না? এই জন্য অনেক হুজুর স্বীকার করেন যে হুজুর এই ফতোয়া দিলে পরে আমাদের পেটে চলবে না। পেটের দায়ে তোমরা ইলম গোপন করছো, পেটের দায়ে তোমরা বিদাত রচনা করছো, বিদাত করে যাচ্ছ, এটা সব থেকে বড় ঘৃণ্য জিনিস। পেটের দায়ে, পেটের দায়ে, পেটের দায়ে দিন বিক্রি করবে, এটা কিন্তু এর ধর্ম ব্যবসা, এ ধর্ম ব্যবসা মোটেই বৈধ না, গোপন করবে না। তখন তারা তাদের সেই প্রতিজ্ঞাকে পিছনে ছেলে দিল আর সামান্য মূল্যের বিনিময়ে তার দ্বারা বেচাকেনা করল, ওই যে সামান্য পেটের দায়ে কিংবা সত্য থাকবে সেখান থেকে সত্য কি করো গ্রহণ করো। জ্ঞানীরা কোনদিন স্বর্ণ পড়ে থাকার জায়গা দেখে না, স্বর্ণ যেখানে থাকে সেখান থেকেই তুলে নেয়, মাটির উপরে পড়ে থাকলে তুলে নেবে, পায়খানার উপরে পড়ে থাকলেও তুলে নেবে, ধুয়ে নেবে। যদি কোনো খারাপ জিনিসের উপরে, খারাপ জিনিসের উপরে ভালো জিনিস পড়ে থাকে, যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার প্রতিপক্ষ বা আপনার আসে আপনার নিজের দেশের নয়, কিন্তু সে কথা যেটা বলছে সে কথা কি, আপনি যে দেশের মানুষের কাছ থেকে কথা শুনছেন সে দেশ হচ্ছে দুশ্মন, আপনার দেশের দুশ্মন, কিন্তু তার কথা কি, তার কথা হচ্ছে ইসলামের কথা, খাঁটি কথা, তখন আপনি সেই নোংরা জায়গা থেকে স্বর্ণটিকে তুলে নিয়ে ধুয়ে নেন। খালাস, সত্য যেখানে থাকবে সেখান থেকে কুড়িয়ে নিতে হবে। পথে চলতে চলতে কি বলে, যদি ছাই পড়ে থাকে তাহলে তো যদি থাকে ছাই পড়ে উড়াইয়া দেখো, তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, তাই না? দেখিনে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, ছাই হলেও সেখান থেকে অমূল্য রতন বের হতে পারে। সুতরাং খবরদার, কোন রকমের পক্ষপাতিত্বের আপনার কাজ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল্লাহ সুহাদা বিল কিসত, আল্লাহ তাআলা আদেশ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের সাক্ষ্যদানের বিষয়ে অবিচল থাকো, এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, ন্যায় পরায়ণতা বর্জন করো না। কেন না? পক্ষ শত্রুর কথা শুনবো না। আরে এখন মনে করুন, যদি সারা বিশ্বের মুসলমানরা আমেরিকাকে দুশ্মন মনে করে, তো আমেরিকার মুসলমান নাকি মুসলমানদের দুশ্মন? এখন আমেরিকি কোন দায়ী যদি আপনাদের দাওয়াত সে কাজ শোনায়, আপনি শুনলেন না? এগুলো জ্ঞানী মানুষের কাজ। জ্ঞানী মানুষ দেখে না দেশ কি, জাতি কি, হ্যাঁ ভাষা কি, না সত্য যেখানে আছে সেখান থেকে সত্য আমরা গ্রহণ করবো। আল্লাহ তাআলা বলছেন যে কোন জাতি যদি তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে তাহলে তাদের সাথে ন্যায় পরায়ণতা বজায় রাখবে না, এটা কিন্তু ঠিক না। কোন সম্প্রদায়ের সত্যতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, আর তোমরা সুবিচার করো। কারণ এই সুবিচার হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। যদি তুমি মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তাহলে জেনে রেখো যে তাকওয়ার কাজ হলো ন্যায় বিচার করা নিজের সাথে, আত্মীয় স্বজনের সাথে এবং শত্রুর সাথেও, আত্মীয়র সাথে এবং শত্রুর সাথে ন্যায় পরায়ণতা বজায় রাখা হল তাকওয়ার কাজ। এ সাক্ষ্যদান সময়ে প্রয়োজনে জীবন, সময়, সম্পদ এবং সার্বিক প্রচেষ্টার মাধ্যমে হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সংগ্রাম করে, সংগ্রাম সংগ্রাম কিন্তু ছোটখাটো জিনিস না, জেহাদ কিন্তু ছোটখাটো জিনিস না, বিশাল। নিজের মাল দিয়ে, নিজের জান দিয়ে সংগ্রাম করতে হবে, জেহাদ করতে হবে। আর আমি তাদেরকে পথ প্রদর্শন করব, যারা আমার ব্যাপারে, আল্লাহ তাআলা বলছে আমার ব্যাপারে যারা জেহাদ করবে, আমার ব্যাপারে যারা সংগ্রাম করবে, আমি তাকে পথ প্রদর্শন করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎশীলদের সাথী এবং সৎশীলদের সঙ্গী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক দাওয়াত গ্রহণ করতে পারি এবং সঠিক দাওয়াত পৌঁছে দিতে পারি, যেমন বহন করছি, যেমন নিজেদের ধারণা।